Book 2 41 41 41 التوجيه কোন দিকে কোথায় কোন দিকে কোথায় أين مكتب الاستعلام السياحي؟ পর্যটন তথ্য কেন্দ্র কোথায়? পর্যটন তথ্য কেন্দ্র কোথায়? هل عندكم لي خريطة المدينة؟ আপনার কাছে শহরের একটা মানচিত্র পাওয়া যাবে? আপনার কাছে শহরের একটা মানচিত্র পাওয়া যাবে? هل يمكن هنا حجز غرفة في فندق؟ এখানে কি একটা হোটেল কামরা ভাড়া করা যেতে পারে? এখানে কি একটা হোটেল কামরা ভাড়া করা যেতে পারে? أين هي المدينة القديمة؟ পুরনো শহর কোন দিকে বা কোথায়? পুরনো শহর কোন দিকে বা কোথায়? أين الكاتدرائية؟ ক্যাথিড্রাল চার্চ কোন দিকে বা কোথায়? ক্যাথিড্রাল চার্চ কোন দিকে বা কোথায়? أين المتحف؟ মিউজিয়াম বা জাদুঘর কোন দিকে বা কোথায়? মিউজিয়াম বা জাদুঘর কোন দিকে বা কোথায়? أين يمكن شراء طوابع بريد؟ স্ট্যাম্প বা ডাক টিকিট কোথা থেকে কেনা যায়? স্ট্যাম্প বা ডাক টিকিট কোথা থেকে কেনা যায়? أين يمكن شراء زهور؟ ফুল কোথা থেকে কেনা যায়? ফুল কোথা থেকে কেনা যায়? أين يمكن شراء تذاكر سفر؟ টিকিট কোথা থেকে কেনা যায়? টিকিট কোথা থেকে কেনা যায়? أين الميناء؟ বন্দর কোন দিকে বা কোথায়? বন্দর কোন দিকে বা কোথায়? أين السوق؟ বাজার কোন দিকে বা কোথায়? বাজার কোন দিকে বা কোথায়? أين القصر؟ দুর্গ কোন দিকে বা কোথায়? দুর্গ কোন দিকে বা কোথায়? متى تبدأ الجولة؟ ভ্রমণ কখন শুরু হবে? ভ্রমণ কখন শুরু হবে? متى تنتهي الجولة؟ ভ্রমণ কখন শেষ হবে? ভ্রমণ কখন শেষ হবে? كم مدة الجولة؟ এই ভ্রমণ কতক্ষণ ধরে চলবে? এই ভ্রমণ কতক্ষণ ধরে চলবে? أريد مرشدا يتحدث الألمانية. আমার এমন একজন গাইড চাই যে জার্মান বলতে পারে। আমার এমন একজন গাইড চাই যে জার্মান বলতে পারে। أريد مرشدا يتحدث الإيطالية. আমার এমন একজন গাইড চাই যে ইটালিয়ান বলতে পারে। আমার এমন একজন গাইড চাই যে ইটালিয়ান বলতে পারে। أريد مرشدا يتحدث الفرنسية. আমার এমন একজন গাইড চাই যে ফরাসি বলতে পারে। আমার এমন একজন গাইড চাই যে ফরাসি বলতে পারে।